জননী মঙ্গলা বুঝাই দারু ঠিকণা কি কি লক্ষণ মান থিলে সে বৃক্ষ দারুরে গণা কহন্তি জননী মঙ্গলা বুঝাই দারু ঠিকণা কি কি লক্ষণ মান থিলে সে বৃক্ষ দারুরে গণা শঙ্খ ছত্র গদা পদ্মর চিহ্ন ফুটি দিশুথিব বড় শোভন শঙ্খ ছত্র গদা পদ্মর চিহ্ন ফুটি দিশুথিব বড় শোভন প্রভুঙ্ক বিগ্রহ সেই তাকু জানিবু দইতা তুই প্রভুঙ্ক বিগ্রহ সেই তাকু জানিবু দইতা তুই থিব আশ্রম থিব নদী দেবালয় শ্মশান আঠ হাত ছাড়ি থিব ভূমিরু তিনি শাখা হইথিব ডাড়ু সেই বৃক্ষ পাশে থিব আশ্রম থিব নদী দেবালয় শ্মশান আঠ হাত ছাড়ি থিব ভূমিরু তিনি শাখা হইথিব ডাড়ু কাহা অঙ্গ সঙ্গ হই নথিব নিজ অঙ্গে লতা লুটি নথিব কাহা অঙ্গ সঙ্গ হই নথিব নিজ অঙ্গে লতা লুটি নথিব সে তো যোগ্য নিশ্চিন্দারু পাই এহা জানরে দইতা তুই সে তো যোগ্য নিশ্চিন্দারু পাই এহা জানরে দইতা তুই বৃক্ষ মূলরে পক্ষী বসা নথিব সে ডাড়রে সেই নিম বৃক্ষ মূল হুঙ্কারে নাগ সাপ রহুথিবে তহিঁরে তুই হুঙ্কা থিব বৃক্ষ মূলরে পক্ষী বসা নথিব সে ডাড়রে সেই নিম বৃক্ষ মূল হুঙ্কারে নাগ সাপ রহুথিবে তহিঁরে বরুণ গছটি পাখরে থিব তেবে সেই নিম দারু হইব বরুণ গছটি পাখরে থিব তেবে সেই নিম দারু হইব আরে দশটি লক্ষণ এই মনে রখরে দইতা তুই আরে দশটি লক্ষণ এই মনে রখরে দইতা তুই কহন্তি জননী মঙ্গলা বুঝাই দারু ঠিকণা কি কি লক্ষণ মান থিলে সে বৃক্ষ দারুরে গণা কহন্তি জননী মঙ্গলা বুঝাই দারু ঠিকণা কি কি লক্ষণ মান থিলে সে বৃক্ষ দারুরে গণা শঙ্খ ছত্র গদা পদ্মর চিহ্ন ফুটি দিশুথিব বড় শোভন শঙ্খ ছত্র গদা পদ্মর চিহ্ন ফুটি দিশুথিব বড় শোভন প্রভুঙ্ক বিগ্রহ সেই প্রভুঙ্ক বিগ্রহ সেই তাকু জানিবু দইতা তুই আরে প্রভুঙ্ক বিগ্রহ সেই তাকু জানিবু দইতা তুই আরে প্রভুঙ্ক